যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, অতঃপর মারে ও মরে। তাওরাত ইঞ্জিল ও কোরআন তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল, আর আল্লাহর কে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক। সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করছো তার সাথে, আর এ হল মহান সাফল্য। الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين توباكاري عبادت كاري شكر گزار دنیا شتے شمپر کو چھیت کاری روکو اسیز دادائی کاری شت کاجر عبیش دان کاری ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাজতকারী। বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে। بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم نبي ابن مومن الوچيت نائي مشرق در مغفرت کا منا کرا جو دیو تارا آتیو ہوک ایک اتحسوس پشت ہوار پاڑ دیے تارا دوزو تھی وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم آب إبراهيم كرتيك شيو پيتر مغفرت كامونا چلو كبل شيو پتس شتر كارونه যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তার কাছে এ কথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় সহনশীল। আর আল্লাহ কোন জাতিকে হিদায়ত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকিফ হল। إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير نشتر الله جنو أسمان شمه و جنو نشم راجو تنی جندا کرن و نتو ختم ار الله بكتو تمہ دي جنو কোন সহায়ক নেই, কোন সাহায্যকারীও নেই।